والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ما هي الأخطاء التي تحدث في الرمي؟ شيخ ابن عثيمين رحمة الله عليه كيف بصنق راهلو رمي من جمرائي كنكر مرار كتري كيركم بول هو يتاكي شادر منطو تدني كيف تبولي هنا أقول لك رجن إن مدد كيف كيف تبولي لك رجن قطم نمبر تيني اتر ديشن بلشن একথা সুবিদিত সবার জানা যে হজ আদায়কারী ব্যক্তি ঈদের দিন মিনা থেকে মুজদালিফা আসবেন, না না মুজদালিফা থেকে মিনা আসবেন, ইয়াকদামু ইলা মিনা মিন মুজদালিফা, তাহলে মুজদালিফা থেকে মিনা আসবেন। আর প্রথমে এসেই তিনি জামরায়ে আকাবায় কুঙ্কু মারবেন, মানে প্রথম যে কাজ তার হবে ঈদের দিনের তা হবে জামরায়ে আকাবায় কুঙ্কর মারা। আর কুঙ্কর মারা হলো সাতটি ধারাবাহিক একের পর এক করে, আর প্রতি কুঙ্কর মারতে সময় কি পাঠ করবেন? আল্লাহু মুমতাজ, শুধু আল্লাহ কসা, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমই করেছেন, আল্লাহ আকবর বলে সাতটি কঙ্কর মেরেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঙ্কর মারার কারণ হিকমত কি তা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, ইন্নামা জুইলাত তাওয়াফু বিল বাইত ওয়া বিস সাফা ওয়াল মারওয়া ওয়া রামিয়ুল জিমার লিইকামাতি যিকরিল্লাহ, বাইতুল্লাহ তাওয়াফ করা, সাফা মারওয়া সাই করা, আর জামারাত গুলিতে কঙ্কর মারা আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর জিকির প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিধান প্রণীত হয়েছে, মানে কঙ্কর মারার বিধান প্রণীত হয়েছে। উদ্দেশ্য কি? আল্লাহর জিকির প্রতিষ্ঠা, তওয়াফ, সাই, আর কি করা? রমুল জিমা, মানে কঙ্কর মারা। তাই যদি আমরা যখন কঙ্কর মারি আমরা কি বলি? আল্লাহ আকবার। তো আল্লাহ আকবার জিকির কিনা? তো আল্লাহর জিকির উদ্দেশ্য এটা হলো। হাযিহি হিয়াল হিকমা মিন মাশরুইয়্যাতি রামিয়িল জিমার, কঙ্কর মারার কারণ এটা, আল্লাহর জিকির প্রতিষ্ঠা করা। কিন্তু কোন কোন হাজি এক্ষেত্রে যে ভুল করে থাকেন তার মধ্যে থেকে কয়েকটি, কেউ কেউ মনে করে কঙ্কর মারা সহি হবে না যদি মুজদালিফা থেকে কঙ্কর না আনা হয়। আপনারা অনেক হয়তো আপনারা ভুল করতে পারেন, প্রতিবছর এখানে বলা হয় ওখানে গিয়ে শুরু করে দেয়, এমনকি মুজদালিফায় আসার পরপরই শুরু করে দেয় কঙ্কর মানে কুড়া। আর কোন কাজ নেই, যেমন কি যে মনে করে মানুষ, দেখেন মানুষ মনে করে কঙ্কর নেওয়া জরুরি মুজদালিফা থেকে, মানে মানুষ বলতে কেউ কেউ, এজন্য দেখা যায় এখানে শেষ উল্লেখ করেছেন, কেউ কেউ মেলায় যাওয়ার আগেই মুজদালিফা থেকে কঙ্কর নেওয়ার চেষ্টা করার ক্লান্তি, এক্ষেত্রে ক্লান্তি ভোগ করে। এটা হলো একটা ভুল ধারণা। কঙ্কর আপনি মুজদালিফাতে কিনতে পারেন কিংবা মিনাতে কিনতে পারেন কিংবা মিন আইয়ি মাকান ইউখাদ, যে কোনো জায়গাতে কিনতে পারেন। উদ্দেশ্য হলো কঙ্কর হওয়া, এটা কোনো শর্ত না যে মুজদালিফাতে কিনতে হবে, উদ্দেশ্য হলো কঙ্কর নেয়া বাস। এরপরে বলছেন, ওয়ালাম ইয়ালিদ আলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ইলতাকাত আল হাসা মিন মুজদালিফা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় যে তিনি কঙ্কর নিয়েছেন মুজদালিফা থেকে। অতএব যেহেতু মুজদালিফা থেকে নেয়ার প্রয়োজন প্রমাণ নেই, তাই আমরা বলতে পারি না যে এটা সুন্নাহ। অতএব ইদান ফালাইসা মিনাস সুন্নাহ ولا الواجب ان يلتقط الانسان الحصى من مزدلفه اي مزدلفه থেকে কঙ্কর নেওয়া সুন্নত নয় ওয়াজিব নয়, কথা বুঝলেন? ওয়াজিব তো নয়, সুন্নত নয়। কারণ সুন্নত কাকে বলে? সুন্নত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তার কাজ এবং তার স্বীকারোক্তি, তিনটি। হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন করো এটা সুন্নাহ, কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন সুন্নাহ, কিংবা কোনো সাহাবীকে দেখেছেন তিনি এই কাজ করেছেন আর তিনি কিছু বলেননি, স্বীকৃতি দিয়েছেন, এটা হলো কি সুন্নাহ। তাহলে সুন্নাহ কয় প্রকার হচ্ছে? মাশাআল্লাহ, বুঝতে পারলেন? لم يكن في لفظ الحصان من مزدلفة আর এই তিনটা থেকে একটু পাওয়া যায়নি, মুজদালিফা থেকে কঙ্কর নেয়ার ক্ষেত্রে এই তিনটা থেকে একটু পাওয়া যায়নি। অতএব মুজদালিফা থেকে কঙ্কর নেয়া ওয়াজিব তো না, সুন্নত না, আশা করি স্পষ্ট, এটা সকলের জন্য জরুরি জানা, বুঝতে পারছেন? তাই আপনি যখন আসবেন কঙ্কর মারতে মিনায়, ওই সময় যদি নিয়ে নেন এই দিনের সাতটি, অসুবিধা নেই, কিন্তু এটা যেন মনে করুন না করে যে জরুরি, বুঝলেন? কিন্তু বেশ ভালো হলো যদি সুযোগ হয়, তাহলে মিনায় যখন আসলেন কঙ্কর মালা মারতে, ওই সময় এর কাছ থেকে নিয়ে নেয়া হলো উত্তম যদি সুযোগ হয়। আর যেহেতু এখন অনেকটা সুযোগ হয় না, অনেক সময় মানুষ পারে না, তো যেখান যেদিন মুজদালিফা থেকে আসবে মিনায় যখন আসবে, ওই সময় নিয়ে নেবে ছাত্রী কঙ্কর এই দিনের জন্য, বুঝতে পারছেন? কিন্তু এটা জরুরি না, ওখান থেকে নেবে, কিন্তু এটা সুন্নত না, এটা মানুষ যেখান থেকে পারে ওখান থেকে নিতে পারে। এটা হলো শেখ সাহেব রহমতুল্লাহ আলীর কথা, আশা করি সবাই বুঝতে পেরেছে। এরপরে হচ্ছে আরেকটা ভুল, অনেকে কঙ্কর নিয়ে অনেক সময় দেখা যায় আমাদের সাথে গিয়েও ভুল করে, কঙ্কর চয়ন করলো তারপরে ভালো করে ধৌত করে, কঙ্কর ধৌত করে, আপনারা দেখেছেন এরকম ধৌত করে, এই তো আছে না, এটা ভালো করে পরিষ্কার করে রেখেছে, হয়তো গত বছর আমার সাথে ছিল এরকম মানুষ, আস্তাগফিরুল্লাহ, মনে করে কঙ্কর ধৌত করতে হবে। হ্যাঁ, হয়তো কেউ ধৌত করে, তো মনে করে হয়তো যে হয়তো কেউ এর উপর পেশাব করেছে, তাই ভালো করে ধৌত করে পাক করি, ওয়াইম্মা তানযীফান লিহাযা আল-হাসা, কিংবা এই কঙ্করকে পরিষ্কার করার জন্য, হয়তো মনে করে যদি ভালো করে পরিষ্কার করি তাহলে ভালো কাজ হবে। ওয়ালা কুল্লি হাল, শেখ সাহেব রহমতুল্লাহ বলছেন ফাগাসলু হাসাল জামাআত বিদআ, বুঝছেন? জামাতের যেসব কঙ্কর আপনি মারবেন ওগুলো ধৌত করা বিদআত, আশা করি স্পষ্ট, এর কোন প্রমাণ নাই, বিদআত, আলহামদুলিল্লাহ, এই দোষ যাওয়া জরুরি। কঙ্কর মার, কঙ্কর ধৌত করা বিদআত, لان الرسول صلى الله عليه وسلم لم يفعله, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, والتعبد بشيء لم يفعل يفعله رسول الله صلى الله عليه وسلم بدعه, আর এমন কিছু করা, এমন কিছুর মাধ্যমে ইবাদত করা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটা হলো বিদআত। মাশাআল্লাহ, তাহলে আপনারা সবাই বাংলা বুঝেন, দেখেন থাকতে পারে বাংলা বুঝে না, উর্দু বেশি, কিন্তু আমি তো এখন উর্দু বলতে পারি না, আমার আলোচ্য বিষয় হচ্ছে বাংলা ভাষায়। আচ্ছা সামনে যান, এরপরে আরেকটা ভুল, এটা ভালো করে বুঝতে হবে, ان بعض الناس يظنون ان هذه الجمرات شياطين وانهم يرمون شياطين, কেউ কেউ মনে করে এই যে জামাত এখানে কঙ্কর মারার জায়গা, এখানে এরা হচ্ছে শয়তান, তাই বড় বড় খাম্বা বড় নিশানা বানিয়ে রেখেছে, বর্তমানে দেখবেন তোরা হচ্ছে শয়তান, আস্তাগফিরুল্লাহ আযীম, এই জন্য তারা ওই শয়তানকে ভালো করে মারে। আপনারা কি এরকম করবেন না? তো এখানে শয়তান নাকি, বুঝতে পারছেন? আর এই ভাই টুপি গেলাম তোমার পিছনে, বুঝছেন তো কথাটা, লাজিম আকিদা ঠিক, আকিদা ঠিক না করে হলে গেলে সব ভিতা হয়ে যাবে, বুঝতে পারছেন? এই খাম্বা কিন্তু শয়তান না, হয়তো কোনো কোনো রেওয়াজে আছে কি শয়তানের কারণ হতে পারে, কিন্তু আপনারা পূর্বে শুনেছেন সহিহ মুসলিমের রেওয়াজ, অথবা এই রেওয়ায়াতটি আবু দাউদ এখানে উল্লেখ করছেন, শুনলে আবু দাউদ তিরমিজিতে আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন انما جعل الطواف بالبيت وبالصفا والمروه ومن الجبران والجمال اقامه ذكر الله بيت الله الطواف صفا مروه سعي কঙ্কর মারা এগুলো যে বিধিত হয়েছে কেন আল্লাহর নীতি প্রতিষ্ঠার জন্য, বুঝতে পেরেছেন? এখানে তার মান্য এখানে শয়তান আছে, এখানে কই শয়তান, বুঝলেন তো? এরপরে দেখেন তাই তাদের ধারণা এখানে শয়তান, তাই একদম আগে আগেই প্রস্তুতি নিয়ে আসে শয়তান মারার জন্য, কেউ কেউ একদম মনে হয় এখানে কাপড় ঘুচিয়ে আর কেউ হাতের আস্তিন গুলি একদম সুন্দর করে, হ্যাঁ আবার কেউ কেউ হয়তো বড় বড় বড় বড় পাথর নিয়ে আসে, বড় বড় কেবির, বুঝছেন? আবার কেউ কেউ করে একটা ছোট একটা মধ্যম একটা বড়, হ্যাঁ তো ছোটটা ছোট পাথর, মধ্যমটাকে মধ্যম পাথর আর বড়টাকে বড় পাথর, এরম করে নিয়ে আসে। তো আপনাকে এরম করবেন নাকি? এখানে যে কঙ্কর মারবেন ওই চালা বুটের মতো ছোট ছোট, আপনারা দেখেছেন বইয়ে কি লেখা আছে, হেমাস লেখা না, হেমাস ছিলেন তো, এখানে যে হেমাস পাওয়া যায়, হেমাস ওই চালা বুট ওই হেমাসের মতো, বুঝতে পেরেছেন? এত বড় না, এরকম নিবেন না, কারো মাথায় যদি পড়ে মাথা খালি থাকে ওল্লা রক্ত বের হয়ে যায়, কত মানুষ মানে আগে তো আরো বেশি হতো, এখনো অনেক সময় পাওয়া যায় যে দূর দূর থেকে মারে মানুষের মাথায় পড়ে, আল্লাহ হেফাজত করুন, এরকম যেন না করি। আমরা যে কঙ্কর মারি, কঙ্কর আল্লাহর জিকির প্রতিষ্ঠা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের ইত্তেবা, তাই না? অতএব যখন কঙ্কর মারবেন এরকম যেন ধারণা না থাকে, ওখানে শয়তান শয়তানকে মারছে। কেউ কেউ কি করে ওই জুতা ফেলে, জুতা কেউ ছাতি, কেউ কেউ আরো কিছু, এটা মানে বলার মতো না, আস্তাগফিরুল্লাহ আল আযীম। ওই যে আমি একটা ঘটনা বলি, আমার অনেক আগে মনে হয় 1411 হিজরিতে হবে সম্ভবত, তো এই সময় আমাদের খিমা ছিল ওই জামারাতের উপরে, আমরা দিনে কঙ্কর মারতাম, ওখানে মানুষ কেমন হতো না, স্বাভাবিক, বর্তমানে কয়েক ফ্লোর আছে না, কয়েক তলা এরকম ছিল না, কিছুই ছিল না, স্বাভাবিক সমান ভূমি ছিল, আর ওই জামারাত জামরা প্রত্যেক জামা একটা একটা খুঁটি ছিল, বুঝলেন? আর এর চতুর্দিকে এরকম দেয়াল ছিল, তো রাত্রে কিছু সংখ্যক মানুষ ওই সময় রাত্রে লোকজন মারতো না, মনে করেন হয়তো একদম শুরুতে ওলামায়ে কালাম ফতোয়া দিয়েছেন রাতে কঙ্কর মারা যায়, ওই হিসেবে অল্প একা দুঃখা ক্রমে মানুষ আসতো, তো রাতে একদম লোক এসছে কঙ্কর মারার জন্য, ওখানে যেহেতু মানুষ নেই তো এই যে একটা জমায় কয়েকজন লোক বসা, বুঝছেন? কয়েকজন লোক বসা এমনি হঠাৎ করে দল এসে, ছোট দল বেশ বড় না, এসে ওখানে তো কঙ্কর মারবে তো জমায়, দেখেছে এখানে কয়েকজন লোক বসা, তারা মনে হচ্ছে এরাই শয়তান, আর এটা আমার নিজের সচক্ষে দেখা, আস্তাগফিরুল্লাহ আযীম, হাজা শয়তান, ওরাই মানুষ বসা মাপছে, তো আপনারা কি এরকম করবেন নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করবেন, খবরদার। আবার কি হয়েছে এরকম, আগে তো কত অঘটন হতো, এখন আলহামদুলিল্লাহ কত সুন্দর সিস্টেম করেছেন হজ মন্ত্রণালয়, সৌদি সরকার মনে করেন, আল্লাহ তাদেরকে জেজে খের দান করুন, তাদেরকে আরো সুন্দরভাবে হজের বিধিমালা হুজ্জাজ করার তৌফিক দান, আর সঠিকভাবে ইসলামের রাষ্ট্র বাস্তবায়ন করার তৌফিক দান, এই দোয়া করি। খুব সুন্দর ব্যবস্থাপনা বর্তমানে, লড়াই না ফসাদ নাই, সহজ প্রথম দ্বিতীয়, তবুও কিছু কিছু হয়ে যায়, মানুষ তো কঙ্কর আপনি মারতে পারেন পরের দিন ফজর পর্যন্ত, কঙ্কর মারা শুরু হয় মানে ঈদের দিন প্রথম শুরু থেকে, দিনের শুরু থেকে ব্যাখ্যা করবো না আর এখানে কথা আছে এই জন্য। পরের দিন একদম রাতেও মারতে পারেন একদম ফজর পর্যন্ত, বুঝছেন? তাই কেন এত লড়াই? প্রশান্তির সাথে যাবেন আর নিয়মতান্ত্রিক কঙ্কর মারবেন। এই হলো, এই হলো একটা ভুল, আমরা যেন এরকম ভুল না। এরপরে আরেকটা ভুল হচ্ছে, কেউ কেউ কি করেন যেভাবে ধারাবাহিক ভাবে কঙ্কর মারা উচিত ওইভাবে না মেরে উল্টো দিক থেকে মেরে আসে। এবং মসজিদে খেয়ে মিলাদে মসজিদ, মসজিদে খেয়ে নিকটবর্তী অপেক্ষামূলক এদিক থেকে আসতে মক্কার দিকে যাচ্ছেন, তো প্রথম যেটা আসবে এটাকে বলা হয় কি প্রথম জামরা, আমরা যা মনে করি এরকম বলি আমি প্রথম জামরা। তারপর এদিক থেকে যাচ্ছেন এটা হলো দ্বিতীয় জামরা, লাস্টে ওইটা কি হবে তৃতীয় জামরা। তো মক্কার দিকে, মক্কার থেকে আসতে মিলায় প্রথম জামরা পরে ওটা হলো তৃতীয় জামরা, বুঝতে পারছেন? তো আপনি যখন কঙ্কর মারবেন ঈদের দিন তো একটাই মারবেন, তৃতীয় জামরা। আচ্ছা, 11 তারিখ 12 তারিখ আর কেউ যদি 13 তারিখ পর্যন্ত থাকে তাহলে কোথেকে মারবে? প্রথম জামরা থেকে মারবে, প্রথম দ্বিতীয় তৃতীয়, এরকম ধারাবাহিক মারা ওয়াজিব, জরুরি এরকম করে মারতে হবে। কিন্তু কেউ কেউ ভুলবশত ওরা একদিন আলি হয়, এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের বিপরীত। কেউ যদি এরকম করে মারে তাহলে তার রামি হলো না, কঙ্কর মারা হলো না, তাই তাকে পুনরায় আবার কঙ্কর মারতে হবে। যদি কেউ ভুল বসতে এরকম করে তাহলে পুনরায় আবার এরকম করতে হবে। আচ্ছা দেখেন তো, আমরা সালাত শুরু করি প্রথমে কি বলে আল্লাহ আকবার করে না বলে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আচ্ছা আপনি যদি বলেন প্রত্যেকদিন শুরুতে আল্লাহ আকবার, আজকে একদম শুরুতেই ফেরেশতাদেরকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বা এখানে যারা আছেন ওদেরকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বরকাতু বলে শুরু করি, রাহমাতুল্লাহ বলে শুরু করি, তাহলে হবে না, হবে না আলহামদুলিল্লাহ। এই হলো এক ভুল। এখানে আরেকটা ভুল শেখ সাহেব রহমতুল্লাহ উল্লেখ করেছেন, এটা আমি এখন বলছি না যেহেতু নিজের ইস্তিহার বুঝে না যা হেল কিন্তু কোন কোন আলেম যদি লাস্টে একটা দুইটা যদি পড়ে যায় যদি না মারে তো এই অবস্থায় তারা বলছেন কোনো অসুবিধা নেই, আমি ছটা মেরেছি সাতটা মারিনি, তো এই অবস্থা কি হবে, হয়ে যাবে। ওইটা আরেক কথা। কিন্তু আমরা দেখব কোনটা নবীর আদর্শ সালাওয়াতুল্লাহি ওয়াসালামু আলাইহি, সাতটা করে প্রত্যেকটি জামায় কঙ্কর মারব, তাহলে কম করা যাবে না, ঠিক না? আবার কেউ কেউ আছে স্বেচ্ছায় সাতটার পরিবর্তে আটটা, আমার নয়টা না এগারোটা, বলে সবসময় সাতটা খালি ঈশ্বর একটু জিয়াদা, শয়তান তো এখানে না এতদিন যাওয়া যাচ্ছে না শয়তান, আর এখন এত ফিতনা ফসাদ, হ্যাঁ, তাই এখন আর সাতটা না একশো একটা মারি বলে দিতে পারে। বন্ড বন্ড আছে না বাংলাদেশে বা ইন্ডিয়ার, কত বন্ড আছে কি করবে, খালি একশো একটা এই বছর কি বলে এটা জায়েজ? সাতটার অতিরিক্ত যদি কেউ মারে আটটা নয়টা তার নিজ পক্ষ থেকে হবে নাকি হবে না? তাহলে আমাদের সকলকে আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণ করতে হবে। قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তো হজ তার কার তরিকায় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আপনি আপনার তরিকায় করবেন না, বলবেন না অমুক ভাই বলেছেন, অমুক ভাই দলিল না। আপনারা সবাই আলহামদুলিল্লাহ এই দর্শে এসে সেন্টারে এসে হজের তরিকা উমরার তরিকায় শিখেছেন, আর আলহামদুলিল্লাহ সাথে সাথে এইসব বইও সাথে রাখবেন, ভুল ত্রুটি হয় সাথে সাথে। যদি আপনি জুবাইরান গ্রুপে যান, একটা কথা বললাম, মোবাইল রাখবেন ছাত্রদের বা উস্তাদদের মুআল্লিমিনদের, বুঝতে পারছেন? আমার উম্মত যদি রাখেন তো আমি হয়তো অনেক সময় তুলব, হুমকি, বুঝতে পারছেন? এখানে মামুন খান সে মনে করো হজের আগের তো ফটো তো বলে দিতে হবে, বুঝছেন তো? আর এদেরকে বলে তোমরা হজের সময় একটু খেয়াল রাখছো, ঠিক আছে? হজের সময় তারা খেয়াল রাখবে না, তারা বাইরে আছে তো এখানে থাকবে বলে দিতে পারবে, বুঝলেন তো? সব সময় খেয়াল রাখবেন যেন আমাদের আমরা যে হজ সম্পাদন করবো নির্ভুল ভাবে যেন হজ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আর বেজার থেকে বাঁচার চেষ্টা করবো, সব সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় যেন আমল করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদের সকলকে তুমি হজ্জে মবরুর নসিব করো, সুন্দরভাবে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যেন আমরা হজ সম্পাদন করতে পারি সেই তৌফিক দান করো ইয়া আল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।